22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানের জাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মারকাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাঙ্গণে বসে সকাল 10টা থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকের এই সম্মেলনের শেষ দিকে এসে আপনাদের সাথে মিলিত হয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করার এবং আপনাদেরকে শোনার যে মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত বছরও আপনাদের এই এলাকায় আলোচনা করেছিলাম, তো গত বছরের আলোচনা ছিল রাত্রিবেলায়, আর এই বছর আমাদের আলোচনাটা দিনের বেলায়। আলহামদুলিল্লাহ, রাত্রিবেলার আলোচনার চাইতে দিনের বেলার এই মাহফিল, দিনের মেলার এই সম্মেলন অনেক দিক থেকে কল্যাণকর। একদিকে রাত্রিবেলায় আমরা সলাতুল আশার পরে আলোচনা শুরু করি, দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল হয়, সম্মেলন হয়, আমাদের ফজরের সলাতের জামাতে উপস্থিত হইতে কষ্ট হয়, তা আমার সারা রাত ওয়াজ মাহফিল করার চাইতে সলাতুল ফজর জামাতে পড়া এটা অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান। নসিহত করার উদ্দেশ্যই হলো, ওয়াজ মাহফিলের উদ্দেশ্যই হলো যাতে আল্লাহর পথহারা বান্দা আল্লাহকে খুঁজে পায়। তো সারা রাত ওয়াজ করলাম যে আল্লাহর বান্দারা যাতে আল্লাহর রাস্তা খুঁজে পায়, সকালবেলায় আল্লাহর ঘরেই নেই, তাহলে আল্লাহর রাস্তা খুঁজে না পেয়ে আল্লাহর রাস্তা থেকে আরো দূরে সরে গেল। তো এই জাতীয় ওয়াজ মাহফিল এরকম দীর্ঘ রাত ব্যাপী না করে দিনের বেলায় করাটা অনেক কল্যাণকর, তাহলে আমাদের নামাজেরও কোনো সমস্যা হলো না। তারপরে দূর দূরান্ত থেকে যে ভাইয়েরা আসেন, সেই ভাইয়েরা সুন্দরভাবে আবার বাড়িতে চলে যেতে পারেন, রাত্রে হলে বাড়িতে যাওয়া একটা সমস্যা। আমাদের মা বোনেরা আসেন বিভিন্ন দিক থেকে, তারাও দিনের বেলায় হলে সুন্দরভাবে বাসা বাড়িতে ফিরে যেতে পারেন, কোনো টেনশন হয় না। অনেক দিক থেকে চিন্তা করলে এই দিনের বেলার মাহফিলটা বেশি কল্যাণকর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক জায়গায় এখন আস্তে আস্তে এই ধারায় ফিরে আসতেছে। এই বছরের দিনের বেলায় আমি কয়েকটি মাহফিল করেছি। গত সপ্তাহে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়ও এরকম আসরের পরে আমরা মাহফিল করেছি, এবং আগামী বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে মাহফিলের জন্য আমাদের কাছে যে দাওয়াত আসতেছে সেখানে দেখতেছি যে অনেক ভাই দাওয়াত দিচ্ছেন যে দিনের দুইটায় আলোচনা, তিনটায় আলোচনা, চারটায় আলোচনা, অর্থাৎ দিনের বেলায় মাহফিল হবে। তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ যে রাতের বেলা দীর্ঘ রাত ব্যাপী মাহফিল করা, এটার ক্ষতিকর দিকগুলো আমাদের ভাইয়েরা বুঝতে পারতেছেন, আস্তে আস্তে এটা থেকে ফিরে আসার সবাই চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সলাতুল আসরের পরে এই মারকাজের সামনে বসে আমাদেরকে কোরআন সুন্নার আলোচনা করার আল্লাহ পাক এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আবারও একটু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু আগেই আমাদের সম্মানিত আজকের মাহফিলের সভাপতি শায়খ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো শুনে আমাদের সবার কাছেই অবাক লাগে যে এইরকম একটা অঞ্চল, এরকম একটা এলাকা যেখানে একেবারে বিলের মাঝখানে একটা গ্রাম, একটা এলাকা, সেই এলাকার এতজন মাদানী, আল্লাহ আকবার, এটা তো এলেমের নগরী। আপনাদের এলাকাটা হয়ে গেছে একটা এলেমের শহর, এলেমের নগরী। বর্তমানে বাংলাদেশে হাজার হাজার অভিভাবক তার একটা মাত্র টার্গেট, একটা মাত্র উদ্দেশ্য, তার ছেলেটাকে যে কোনো উপায়ে সে মদিনা পাঠাইতে পারে কিনা। আমাদের কাছে হাজার হাজার ভাই শুধু এই অনুরোধ করে যে হুজুর শায়খ একটু দোয়া করেন বেশি করে, আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই, আমার এই ছেলে আমার জন্য কিছুই করা লাগবে না, আমার টাকা পয়সা দরকার নাই, আমার যা আছে সব খরচ করব যাতে আমার ছেলেটা একটু মদিনা পড়তে পারে। সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনাদের এলাকা সাতজন মাদানী আগের আছেন, আরো হচ্ছেন, আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্যের ব্যাপার। বর্তমান দুনিয়াতে সারা পৃথিবীতে সারা বিশ্বে মদিনার ওলামাদের মতো ওলামা সারা দুনিয়াতে নাই, তাদের সমপর্যায়ের, তাদের লেভেলের এই পর্যায়ের আলেম পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশে নাই, ইন্ডিয়ায় নাই, পাকিস্তানে নাই, আমেরিকায় নাই, ইউরোপে নাই, পৃথিবীর কোনো অঞ্চলে নাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা মদিনাকে দারুল ঈমান বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই নগরীকে, মদিনা মুনাওয়ারাকে দাজ্জাল মুক্ত রাখবেন, ফিতনা মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। ওই জায়গার ঈমান, ওই জায়গার আমল, ওই জায়গার এলেম, এটা ফিতনা মুক্ত এলেম, ফিতনা মুক্ত ঈমান, দাজ্জাল মুক্ত ঈমান। এই জন্য কিয়ামতের আগে মানুষ যদি ফিতনা থেকে বাঁচতে চায়, মানুষ যদি সঠিক আকীদার উপরে, মানহাজের উপরে চলতে চায়, তাহলে একটাই পন্থা, ওলামায়ে মদিনার অনুসরণ করতে হবে। আলহামদুলিল্লাহ সেই মদিনার বরকতময় এলেম আপনাদের এই অঞ্চলের এত আলেম নিয়ে এসেছেন, মদিনা পরে আসছেন, এরকম আলেম দেখার জন্য তো অনেকে খুঁজে পায় না। অনেক এলাকা আছে যে মদিনা থেকে একজন আলেম আসছে, তাকে একটু দেখবেন তাও দেখতে পারে না, খুঁজে পায় না। আর আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ মদিনার এতজন আলেম, আল্লাহ পাক এই মদিনার আলেম দিয়ে, মদিনার ওলামায়ে কেরামদের দ্বারা এই অঞ্চল থেকে রাব্বুল আলামিন সকল শিরক বেদাতকে আল্লাহ দূর করে দিন। আমিন। আল্লাহ পাক যেন এই এলাকাকে তাওহীদের এলাকা, সুন্নতের এলাকা হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমরা শেষ পর্যায়ে অল্প দুই একটি কথা আলোচনা করব। আগে যেগুলো আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ, এগুলো আমরা আমল করলেই ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের জন্য আমাদের সার্থকতা হবে ইনশাআল্লাহ। আমি যে বিষয়টির উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটি হলো আমাদের সমাজে বর্তমানে একটি বড় ধরনের ফিতনা হলো, আমরা পুরুষ এবং মহিলা, মুসলিম মুমিন পুরুষ এবং মুমিন মহিলা সকলে আমরা জবানের হেফাজত করি না। আমাদের এই মুখটা, এইটা আমরা হেফাজত করার, সংরক্ষণ করার চেষ্টা করি না। এটার কারণে সমাজে অসংখ্য ধরনের ফেতনা ফাসাদ তৈরি হয়। এটা এমন এক জিনিস, এই জিনিসকে সংরক্ষণ করলে জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ, আবার এই জিনিসকে সংরক্ষণ না করলে জাহান্নামে যাওয়া সহজ হয়ে যায়। এই জন্য এই জবানের হেফাজত এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মাইয়াত মাল্লি মা বাইনা রিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের জামানত দিবে, দুটি জিনিসের গ্যারান্টি দিবে, নিরাপত্তা দিবে, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নম্বর যে জিনিস সেটি হলো মা বাইনা লিহিয়াইহি, দুই সওয়ালের মধ্যবর্তী জায়গা, দুই সওয়ালের মধ্যবর্তী জায়গা কোনটা? মুখ, মুখমণ্ডল। এটার জামানত যদি আমার উম্মত আমাকে দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আরেকটি জিনিসের জামানত, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গা, যৌবনের হেফাজতের দায়িত্ব যদি আমাকে কেউ নিশ্চয়তা দিতে পারে, তাকেও আমি রাসূল জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ পন্থা হলো জবানের জামানত, জবানের নিশ্চয়তা, জবানের হেফাজত, আরেকটা যৌবনের হেফাজত। এই জবানের হেফাজতটা এত গুরুত্বপূর্ণ, এই জবানকে যদি সংযত করে না রাখা হয়, লাগাম না টানা হয়, তাহলে জাহান্নামে যাওয়াটা একজন মানুষের জন্য সহজ হয়ে যায়। এই জবান থেকে কোনো কিছু বের করার সময়, আবার কোনো কিছু ঢুকানোর সময়, দুইটার ব্যাপারে সাবধান থাকতে হবে। একটা হলো জবান থেকে বের করা, আরেকটা হলো মুখ দিয়ে কোনো কিছু ভিতরে প্রবেশ করানো, ভিতরে প্রবেশ করানো আবার ভিতর থেকে বাইর করা, দুটার ব্যাপারে সতর্ক হতে হবে। খালি বলার ব্যাপারে না, খাওয়ার ব্যাপারেও সতর্ক হতে হবে। এই জবান দিয়ে বের করার সময় জবান থেকে কি বের হয় বলেন দেখি, জবান থেকে কি বাইর হয়, মুখ থেকে কি বের হয়? কথা বাইর হয়, সাউন্ড বের হয়, আওয়াজ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতি সৃষ্টি, আল্লাহু আকবার। দেখেন কথাটা কেমনে বাইর হয়, কথার মেশিনটা দেখছেন? আল্লাহু আকবার। একটা জিহ্বা নড়াচড়া করে কথা বলার সময়, ঠোঁট নড়াচড়া করে, দাঁত নড়াচড়া করে, এটার সাথে ব্রেইনের কানেকশন আছে। ব্রেইন ঠিক মতো কাজ না করলে কিন্তু কথা বলতে পারে না, ব্রেইনের কানেকশন আছে, কানের কানেকশন আছে, কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের যোগাযোগের সাথে সবগুলোর সমন্বয়ে আল্লাহ পাক মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন সেই সোহাইল হুদায়বিয়ার সন্ধির সময় সোহাইল যখন দেখল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরবের লোকেরা জাহিল যুগে রহিমের পরিচিতি তাদের ভিতরে ছিল, কিন্তু রহমান নামটাকে তারা চিনত না, রহমানের সাথে পরিচয় ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমের আগে যখন রহমান লিখলেন, সোহাইল বলে উঠল মানির রহমান, রহমান আবার কে? রহমানকে তো আমরা চিনি না। তুমি লিখতেছ বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি রহমান রহিম আল্লাহর নামে শুরু করতেছ, তো রহিম তো চিনি আমরা আল্লাহকে, কিন্তু রহমান তো চিনি না, রহমানকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জবাব দিলেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান কে? রহমানের পরিচয় শোনো, রহমান হলেন তিনি যিনি আল্লামাল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল হয়, এই কোরআন যিনি শিক্ষা দেন তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি যিনি তোমার মতো কোটি কোটি সোয়াইলেরে বানাইছে, যিনি মানুষ বানাইছেন তিনি রহমান। আল্লামাহুল বায়ান, তিনি শুধু মানুষ বানান নাই, ওই মানুষের বয়ান করার তার মনের বার্তা, মনের কথাটা প্রকাশ করার মতো কথা বলাও শিখাইছেন। সুবহানাল্লাহ। যেই আল্লাহ মানুষকে বানাইছেন সেই আল্লাহ আবার আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলাও শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো রহমানের পরিচয়। তাহলে এই কথা বলার শক্তি দিয়েছেন কে? একমাত্র আল্লাহ। এই কথা বলার শক্তি দিয়েছেন কে আমাদেরকে? একমাত্র আল্লাহ। এটার নাম তাওহীদ। কথা বলার শক্তি যিনি দিয়েছেন, কথা বলার সময় তার নির্দেশ অনুসারে কথা বলতে হবে। রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ। আর কেউ বিন্দু মাত্র রিজিক দিতে পারে না, কোথা থেকে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করো, যার গোলামি করো, তারা তো তোমাদেরকে কিছু তো দিতে পারেই না, পারেই না, এমনকি একটি খেজুরও দিতে পারে না। খেজুরের বিচির সাথে যেই পাতলা আবরণটা থাকে সেই আবরণটাও দেওয়ার ক্ষমতা তার নাই। একটা খেজুরের বিচি দেওয়ার ক্ষমতাও নাই। তাহলে আমার আপনার রিজিক দেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদের রিজিক, তোমাদের খাবার সরবরাহ করি। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ আমাকে রিজিক দেন, ভিতরে রিজিকটা ঢোকানোর সময়ও সেই আল্লাহর নির্দেশের বাহিরে ঢুকানো যাবে না। তাহলে এই মুখটার ব্যাপারে খেয়াল রাখতে হবে দুই দিক। মুখটা থেকে কিছু বের করার সময় খেয়াল রাখতে হবে, আবার ভিতরে ঢুকানোর সময়ও খেয়াল রাখতে হবে। এই দুইটা জিনিস যদি ভালোভাবে খেয়াল রাখতে পারে, আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের জন্য জান্নাত পাওয়া অনেক সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক সহজ জান্নাত পাওয়া। এই জবান থেকে বের করার সময় খেয়াল রাখতে হবে, প্রথমে আমার এই জবান থেকে যেটা বের করতে হবে সেটি হলো এই জবান যিনি সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিতে হবে আমার জবান দিয়ে। প্রথম কাজ হলো কি? কথা বলেন না দেখি, আপনারা আমার কথা বুঝতেছেন না। এক নম্বর কাজ এই জবানের জন্য, এই জবান যিনি সৃষ্টি করেছেন, এই জবানের এই মুখের যিনি মালিক, সেই রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিতে হবে। এটা হলো এক নম্বর কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কাজ হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হবে। সাক্ষী কেমনে দিবেন? সাক্ষী দেওয়ার মাধ্যম কি? আপনি আদালতে গেছেন, সাক্ষী দিবেন কেসে, কি দিয়ে দিবেন? মুখ দিয়ে তো দিবেন। তাহলে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটা হলো একজন মানুষের জন্য এক নম্বর কাজ। কি স্বীকৃতি দিতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। তাওহীদের এই স্বীকৃতি প্রথম আমার আপনার উপরে ফরজ। আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোন মাবুদ নাই নাই নাই এই স্বীকৃতিটা প্রথমে দিতে হবে সবার আগে। এটাই জবানের প্রথম কাজ। এজন্য একজন শিশু যখন কথা বলা শুরু করে, প্রথম যখন একটা বাচ্চা যখন কথা বলা আরম্ভ করবে, তখন শুরুতেই ওই বাচ্চাকে শেখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ শেখাইতে হবে। প্রথম একজন শিশুকে আমার আপনার উপরে যে জিনিস ফরজ, বাচ্চাকে তাওহীদ শেখাইতে হবে। লোকমান আলাইহিস সালাম ছেলেকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। বাবার জীবনে কোনোদিন শিরক করিও না, কারণ শিরক হলো জমিনে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। তাহলে শিরক তাওহীদের বিপরীত হলো কি? শিরক। তাহলে সন্তানকে আগে শিখাইতে হবে তাওহীদের বিপরীত কোনো কাজ করা যাবে না, শিরক করা যাবে না। কোনটা শিরক কোনটা তাওহীদ এই জিনিসটা শিখাই দেওয়া মা বাবার উপরে ফরজ। তাহলে আপনাকে আমাকে আমার ছেলে মেয়েদেরকে কোনটা তাওহীদ কোনটা শিরক এটা শিখাবে কোথায়? মাশাআল্লাহ, সবাই তো জানে, দেখা যায় এলাকার বাইরে তো সবাই জানে, আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী মানুষ। জ্ঞানী না হলে কি উনাদের ছেলেরা মাদানি হয়েছে নাকি? তাহলে এরা খালি মাদানি না, মাদানির বাপ, সুবহানাল্লাহ। এই এলাকার মুরব্বীরা ওনারা খালি মাদানি না, মাদানির বাপ, সুবহানাল্লাহ। মাদানির বাপ মানে কি? বিশাল গর্বের বিষয় না কি বলেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেন এই এলাকার মুরব্বীদেরকে, এই এলাকার যুবকদেরকে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন, আমিন। তাহলে বুঝে গেছি আমরা যে কোথায় শিখাইতে হবে তাওহীদ? মাদ্রাসা, এই মার্কাজে শিখাইতে হবে। আর কিছু শিখান আর না শিখান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে না, তোমার ছেলে মেয়েকে বড় ডাক্তার বানাইছো কিনা, ইঞ্জিনিয়ার বানাইছো কিনা, বড় অফিসার বানাইছো কিনা জিজ্ঞাসা করবেন। কিন্তু জিজ্ঞাসা করবেন তোমার ছেলেকে তাওহীদ শিখাইছো কিনা, তোমার ছেলেকে কোনটা তাওহীদ কোনটা শিরক এটা স্পষ্ট করে দিছো কিনা। কারণ এই ছেলের সামনে যদি তাওহীদ আর শিরক স্পষ্ট করা না হয়, সুন্নত আর বিদআত স্পষ্ট করা না হয়, তাহলে তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। আপনি ছেলেকে অনেক বড় অফিসার বানাইছেন, অনেক বড় বড় ডাক্তার বানাইছেন, অনেক কিছু বানাইছেন, কিন্তু ছেলে তাওহীদ বুঝে না, শিরক বুঝে না। কবরের সামনে যায় সাজদা করে, মাজারের সামনে সাজদা করে, মাজারের জন্য গরু লই রওনা দে, মৃত ব্যক্তির কাছে যায়, বাচ্চা চায়, ছেলে চায়, টাকা পয়সা চায়। বিশাল শিক্ষিত বানাইছেন, এই শিক্ষিতর দাম জিরো। এই শিক্ষিত কি? জিরো। আবু জাহেল বিরাট শিক্ষিত, বিরাট বুদ্ধিজীবী, ওই যুগের সবচেয়ে বড় বুদ্ধিজীবী আবু জাহাল। এত বুদ্ধি থাকার পরেও, এত জ্ঞান থাকার পরেও, এত বিশাল ডিগ্রিওয়ালা আবু জাহেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে তো আবুল হেকাম না, হে আবু জাহাল, হে সব এলেম মূর্খতা, সব এলেম জাহাল। কারণ কি? তার ঘরের পাশে তাওহীদের গাছ, ঘরের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই এলেম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই, সুন্নত চিনতে পারে নাই, বেদাত চিনতে পারে নাই, যেই এলেম দিয়ে তাওহীদ চিনতে পারে নাই, যেই এলেম দিয়ে শিরক চিনতে পারে নাই, ওইটা কোনো এলেমই না, এটা জাহালত, এটা জাহাল। জাহিলি যুগে এলেমের অভাব ছিল না, জাহিলি যুগে বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, পণ্ডিত ছিল। জুহাইর বিন আবি সুলমার পরিবারে 70 জন কবি ছিল, এক বাড়িতে 70 জন কবি। এবার বুঝেন এই এলাকায় লেখাপড়ার অবস্থা কি, কত শিক্ষিত, কত উন্নত, কিন্তু সেই যুগের নাম দিছি আমরা জাহিলি যুগ। কইনা জাহিলি যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি এর আগের যুগটারে কি বলি? জাহিলি যুগ। সেই যুগে জ্ঞান ছিল, বিজ্ঞান ছিল, সেই যুগের বিজ্ঞান অনেক উন্নত বিজ্ঞান ছিল। মরুভূমির রাস্তায় যদি কেউ হাঁটি যাইতো, ওই পায়ের চিহ্ন ধরে ধরে তারা পরীক্ষা করে ধরতে পারত। আজকের জামানা আমরা ফিঙ্গার প্রিন্ট দিই না আঙ্গুল দিয়ে, সেই যুগে পায়ের প্রিন্ট ছিল, ফুটপ্রিন্ট ছিল। পা দিয়ে মরুভূমির বালুর মধ্যে আপনি গেছেন কোন দিকে, আপনার পা পরীক্ষা করে এরা ধরতে পারতো কার পা এটা। সেই যুগে বিজ্ঞান কত উন্নত ছিল, আমরা মনে করি এখনই সব বিজ্ঞান চলে আসছে, ওই বিজ্ঞানের কাছে আজকের বিজ্ঞানও কিছু না। সেই আদ সামদ জাতির ধ্বংসাবশেষ গিয়ে দেখে আসেন, সে খাইবারের ধ্বংসাবশেষ দেখে আসেন, কেমন প্রযুক্তি, কেমন ইঞ্জিনিয়ারিং দিয়ে বাড়িঘর বানাইছে। ওই যুগের লোকেরা ইঞ্জিনিয়ারিং কম জানতো না, জাহেলি যুগের এত বড় বড় পণ্ডিত, কিন্তু আমরা বলি কি জাহেলি যুগ, কারণ এই জ্ঞান দিয়ে তারা তাওহীদ চিনতে পারে নাই, শেরেক চিনতে পারে নাই। জ্ঞান দিয়ে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ঢুকাইছে, এমন জ্ঞান, জ্ঞানের ঠেলায় মূর্তি পূজা শুরু করছে, জ্ঞানের ঠেলায় একটা দুইটা পাঁচটা দশটা করে করে মূর্তি পূজা করে। আজকে ওই দেশে কত জ্ঞানী মূর্তি পূজা করে, কত জ্ঞানী শেরেক করে, লক্ষ লক্ষ জ্ঞানী শেরেক করে, করে না? বিশাল বিশাল জ্ঞানী, বিশাল বিশাল পণ্ডিত, আবার দেখবেন শেরেক করে। এইরকম জ্ঞানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলা জাহালত, এগুলা এলেম না, এগুলা জাহালত। এই জন্য ছেলে মেয়েদেরকে যে জ্ঞান শিখাতে হবে সেটা তাওহীদের জ্ঞান, কোনটা তাওহীদ কোনটা শিরক এটা যাতে বুঝতে পারে। এই জন্য এই এলেম এই মার্কাজে পাওয়া যাবে, মাদ্রাসায় পাওয়া যাবে, যেখানে এরকম কোরআন সুন্নার মাদ্রাসা আছে সেখানে আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নার মাদ্রাসায় ভর্তি করাই দিই, যাতে আমার ছেলে তাওহীদ বুঝতে পারে, শিরক বুঝতে পারে। ওইটা বুঝলেই আমার ছেলে তখন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুখে বললে ইমান হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে এলেম লাগে, এলেম লাগে না? সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ بَنْدَ إِلَمْ شِكَ بَنْدَ جَانَ بَنْدَ بُزَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ اللَّهَ سَرَ شُتِّكَرِرْ مَعْبُدْ نَا إِتَرَ إِلَمْ شِكَ وَإِتَ جَانَ بُزَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهَ رَلَمْ لَاگِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهَ رَلَمْ نَا حُلِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهَ ذِكِرَ كُرْبَنْ آبَرْ شَجْدَ كُرْبَنْ দেখবেন কত পাগল বাংলাদেশে লক্ষ লক্ষ আছে, কবরের পাশে, মাজারের পাশে, মরা ওলির পাশে, মরা কবরের সামনে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কত রকমের ব্যায়াম, কত রকমের নাচ, কত রকমের গান করে, আবার কবরের মধ্যে সেজদাও করে। এরকম পাগলও বাংলাদেশে আছে না? এরকম পাগল একজন দুজন না, লক্ষ লক্ষ পাগল আছে। তাহলে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আবার শিরকও করতেছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে কি লাগে? এলেম লাগে, তাওহীদের জ্ঞান লাগে। এজন্য আল্লাহ পাক বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, ইলম লাগবে। তা লা ইলাহা ইল্লাল্লাহ আলম কোথায় পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা এলাকাবাসীর কাছে আমার প্রথম অনুরোধ যে আপনারা ছেলে মেয়ে নাতি নাতনি যা আছে সবারই আগে তাওহীদের জ্ঞান দিবেন, পরে বড় হলে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অনেক কিছু দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিচে বুনিয়াদি শিক্ষা, মৌলিক শিক্ষাগুলো তাওহীদের শিক্ষা দিবেন, সুন্নতের শিক্ষা দিবেন, তাওহীদ সুন্নতের উপরে গড়ে তুলবেন। ইনশাআল্লাহ আপনার দুনিয়াতেও এই সন্তান, এই প্রজন্ম কাজে আসবে, মৃত্যুর পরেও আপনার জন্য এরা সাদাকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এই জবানের প্রথম কাজ কি বলে গেলে হবে না, পরীক্ষা লমো কিন্তু পরে দিয়ে আবার প্রথম কাজ কি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিতে হবে, এই জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর ব্যাপারে যেমন তাওহীদের স্বীকৃতি দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও, এতবার তাওহীদের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর দিতে হবে সকল রুবুবিয়তের তাওহীদ, আসমা ওয়া সিফাতের তাওহীদ, ইবাদতের তাওহীদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ হলো এত্তেবার তাওহীদ। মানে আল্লাহ হলেন সকল ক্ষমতার একমাত্র মালিক, আল্লাহ হলেন সকল ইবাদতের একমাত্র মালিক, কিন্তু এই ইবাদত কেমনে করবেন এটা দেখাই দিবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা, যেই পদ্ধতি, কিয়ামত পর্যন্ত এটাই একমাত্র ইবাদতের পদ্ধতি। এই পদ্ধতির অনুসরণ করা, এই পদ্ধতির এত্তেবা করা, এটা সকল মানুষের উপরে কিয়ামত পর্যন্ত ফরজ। এটার নাম হলো এত্তেবার তাওহীদ। তাহলে এত্তেবা করতে হবে কার? হয় নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারো করা যাবে না। আচ্ছা, এখন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, নামাজ পড়ানোর সময় কেরাত শেষ হয়েছে, দাঁড়ানো অবস্থায় সূরা আল ফাতিহা পড়ছেন, কেরাত পড়ছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছেন, আপনি কি যাইবেন? রুকু করে নাই, রুকু না করে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে, তখন কি আপনারা যাইবেন? কেন যাইবেন না? অসুবিধা কি? ইমাম সাহেবের অনুসরণ করা লাগবে না? তো ইমাম সাহেব সেজদায় গেছে, আপনারা যাবেন না কেন? ইমাম সাহেবের আদেশ না মানলে কি নামাজ হইব? তো ইমাম সাহেব সেজদায় গেছে, আপনারা গেলে অসুবিধা কি? ইমাম সাহেব মনে করতেছেন আগে সেজদা করে ফেলি, রুকু পরে করম, সেজদা থেকে উঠে রুকু করম, পরে করব, রুকু বাদ দিবে না, আপনারা করবেন না? কেন, অসুবিধা কি? ওই ইমাম সাহেবের অনুসরণ ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ইমাম সাহেব আমার নবীর অনুসরণ করবে, আমার রাসূলের এত্তেবা করবে। যখনই আমার রাসূলের এত্তেবা থেকে এক চুল পরিমাণ ডাইরে বামে চলে যাবে, আমি আর ওই বড় যত বড় ইমাম হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, আমি আর তার সাথে নাই, থাকবেন? প্রথম কি করবেন? সিগন্যাল দিবেন। কেমনে সিগন্যাল দিবেন? সুবহানাল্লাহ, আমাদের দেশে কয় আল্লাহু আকবার? আল্লাহু আকবার হলো গ্রিন সিগন্যাল। আল্লাহু আকবার কি? আপনি রুকু যাইতেও আল্লাহু আকবার, সেজদা যাইতেও আল্লাহু আকবার, উঠতেও আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার মানে ঠিক আছে, লাইন রেল ঠিক মতো যাইতেছে। যখন বলবেন সুবহানাল্লাহ, অত আপনি লাইনচ্যুত হয়ে গেছেন, ডাইনে বামে চলে গেছেন, আপনি বলতেছেন আল্লাহু আকবার, তার অর্থ হলো আপনি ঠিক লাইনে আছেন। ইমামও কইছে আল্লাহু আকবার, আপনিও কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? ট্রেন ঠিক মতো যাইতেছে, কোনো অসুবিধা নেই, সবুজ পতাকা দেখাইছেন, কিন্তু যখন বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিবেন আত-তাসবীহু লিররিজাল, পুরুষেরা তাসবীহ বলবে, সুবহানাল্লাহ বলবে, নারীরা ওয়া তাসবীহু লিন-নিসা, নারীরা মুখে সুবহানাল্লাহ বলবে না, নারীরা এইভাবে আওয়াজ দিবে, তাসবীহ করবে। তাহলে সুবহানাল্লাহ যখন বলছেন, গ্রিন সিগন্যাল দিবেন, দেওয়ার পর ইমাম সাহেব কয় না আপনার সিগন্যাল শুনবো না, আমি যেমনে কই তেমনে, আমি এত বড় মুফতি সাহেব, আমি কি কম জানি নাকি? আমি এত বড় হুজুর, এত বড় পীর সাহেব, আমি আগে সেজদা করব পরে রুকু করব, এখন আপনি সুবহানাল্লাহ কইছেন তাও শুনে নাই, এবার কি করবেন? জি মাশাআল্লাহ, দেখছেন আল্লাহু আকবার, এটারে বলে তাওহীদের জ্ঞান, এটারে বলে সুন্নতের জ্ঞান। এই জ্ঞান আল্লাহ সবাইরে দেয় না, আমাদের দেশের অনেক মানুষ, অধিকাংশ মানুষ আপনি যখন বলবেন যে ভাই এই অবস্থা কি করবেন, কয় এই অবস্থা হুজুর জন শুনে নাই, এত বড় হুজুর কি ভুল করছেন, যেমনে চলে আমিও এমনে চলম, কি বলেন? আপনি সিগন্যাল দিছেন, সুবহানাল্লাহ বলছেন, কিন্তু তারপরেও শুনে না, তারপরেও তিনি নিজের মন মতো নামাজ পড়তেছে, আমার রাসূলের তাবার সাথে মিলতেছে না, আমার রাসূলের তরিকার সাথে মিলতেছে না, শেষ পর্যন্ত আমি তারে রাখি চলি যেন যে আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো আছি, কারণ আপনারই ইমাম বানাইছি, ততক্ষণ যতক্ষণ আপনি আমার রাসূলের এত্তেবার উপরে থাকবেন, যখনই আমার রাসূলের এত্তেবা থেকে সরে যাবেন, তখন আপনার সাথে আমি নাই। এই নীতিমালা খালি নামাজে না, সব জায়গায়। যত বড় মুফতি সাহেব, যত বড় ফির সাহেব, যত বড় বুজুর্গ হোক, আমার নবীর থেকে বড় মুফতি নাকি কি বলেন? যত বড় মুফতি সাহেব সারা দুনিয়ার বড় মুফতি, উনি কি আমার নবীর থেকে বড় মুফতি? তাহলে মুফতি আজম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুফতি আজম। ইমামে আজম কে? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ইমাম, ইমামে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার আত্মার সাথে যদি না মিলে, আমি আর তার সাথে নাই, এই সূত্র যদি মনে রাখেন, তাহলে দুনিয়ার কোন ব্যক্তি আপনাকে সুন্নত থেকে, তাওহীদ থেকে সরাইতে পারবে না। আপনি তাওহীদ সুন্নত কামড়াই ধরে রাখতে পারবেন। আর যদি আপনি দুর্বল হয়ে যান, যে না এত বড় পাগড়িওয়ালা হুজুর, এত নুরানি চেহারাওয়ালা হুজুর, এত বড় পিসের লক্ষ লক্ষ মুরিদ, উনি কি ভুল বলতেছে নাকি? না, উনি যা কথা আমি কি বুঝি, আমি কিছু বুঝি না, বাস আপনি গোমরা হয়ে যাবেন। আপনি আর তাওহীদ সুন্নতের উপরে থাকতে, তাহলে এই জবানের প্রথম কাজ হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জবান দিয়ে আপনাকে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবার স্বীকৃতি দিতে হবে। এরপরে খেয়াল রাখতে হবে, এই জবান দিয়ে ভালো ভালো কথা বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ, কি রকম কথা বলতে হবে? কুলু কাওলান সাদীদা। এটার এই আয়াতে কারিমার ব্যাখ্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। এটা এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার আলোচনা করতেন, ওয়াজ করতেন, বক্তৃতা দিতেন, এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কাওলে সাদীদ বলো, সহজ সরল কথা বলো, সোজা কথা বলো, বাঁকা কথা বলিও না। সোজা কথা কোনটা? সোজা কথা হলো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। যে ব্যক্তি আল্লাহ আর আখিরাতের উপরে ঈমান এনেছে, সে কল্যাণকর কথা বলো, যেটার দ্বারা দুনিয়াতে কল্যাণ হবে মানুষের, আখেরাতে কল্যাণ হবে, ওই রকম কথা বলো। আউলিয়াসমুক, তোমার মুখ দিয়ে যদি কল্যাণের কথা বলতে না পারো তো চুপ করে বসে থাকো। কল্যাণের কথা তুমি জানো না, তুমি বলতে গেলে মানুষের খালি কুটনামি করো, খারাপ বুদ্ধি দাও, তোমার মুখে দিয়ে ভালো বুদ্ধি আসে না, ভালো কথা আসে না, তো তুমি চুপ করে থাকো। এই চুপ করে থাকা তো একটা ইবাদত, অনেকে চুপ করে থাকতে পারে না, কোন জায়গায় গেলে খালি কথা কয়, খালি কথা কয়। কথা যদি আমার কল্যাণের না হয় তো চুপ করে থাকো, এই চুপ করে থাকাটাও একটা ইবাদত। নবী সাল্লাম শিখাই দিছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। কথা বললে কল্যাণের কথা বলো, আর যদি না পারো চুপ করে থাকো। কারণ কি? কথা বলা এটা কঠিন জিনিস, কারণ প্রত্যেকটা কথার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, লাগবে না? যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা মিটার বসাই দিতেন, যদি কথা বলার মিটার, মুখের সাথে একটা মিটার বসাইতেন, বিদ্যুতের মিটার আছে না, পানির মিটার আছে না, গ্যাসের মিটার আছে না, এইরকম যদি কথা বলার মিটার আল্লাহ বসাই দিতেন, যে প্রতি মাসে মাসে তুমি যা কথা বলবে বিল দিতে হইব, তাহলে দেখতেন যে কেউ আর কথা কইতো না, অনেক কষ্ট করে একটা কথা বলাইতে পারতেন না, মাস শেষে কিন্তু বিল বেশি আসবো। অনেক বাড়িতে দেখবেন মাগরিবের আগেই, মাগরিবের একটু পরেই বাতিটাতে সব বন্ধ, সব বন্ধ করে দিছে, রাস্তার উপর দিয়ে মানুষ হাঁটে, রাস্তার বাতিটাও বন্ধ করে দিছে। কারণ কি? কয় বিল বেশি আসবো, সবসময় সতর্ক, বিল বেশি আসবো, এই জন্য সব বন্ধ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মুখের একটা মিটার বসায় দিতেন তাহলে মানুষকে দেখতেন জোর করিও কথা বলাইতে পারতেন না। কিন্তু আমরা মনে করি এই মুখের মধ্যে কোনো মিটার নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মিটার বসায় রাখছেন, আছে কিনা? সূরা কফের ১৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ, বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কথা মুখের থেকে বাহির করে না যেই কথা রেকর্ড করার জন্য আল্লাহর অতন্দ্র প্রহরীরা নিযুক্ত নাই। সুবহানাল্লাহ, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, রেকর্ড করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত রাখছেন, লিখে ফেলতেছে, সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে এই কথারও মিটার আছে, তবে বিল এখন দেওয়া লাগবে না, বিল মৃত্যুর পরে দেওয়া লাগবে। দুনিয়াতে বিল দেওয়ার দরকার নেই, বিলটা দিতে হবে কখন, তখন পরিপূর্ণ হিসাব, প্রত্যেকটা কথার হিসাব আমাকে আপনাকে দেওয়া লাগবে। তাহলে এই জবান দিয়ে যে কথা বলবো সেটা দুনিয়ার কল্যাণ অথবা আখেরাতের কল্যাণ, এরকম কথা বলতে হবে। এই জবান দিয়ে এমন কোন কথা বাহির করা যাবে না যে কথা বলার দ্বারা গুনার কাজ হয়, কবিরা গুনা হয়, হারাম কাজ হয়, এইরকম কোন কথা এই জবান দিয়ে বের করা যাবে না। কিরকম কথা? এক নম্বরে এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবানে মিথ্যা বলা যাবে না। কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে আমি যে কথাটা বলতেছি এটা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। মিথ্যা কথা এই জবান দিয়ে বলা যাবে না। মিথ্যা কথা বললে অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। খবরদার মিথ্যা কথা বলিও না, মিথ্যা তোমাকে পাপ কাজের দিকে দাবিত করে আর পাপ কাজ তোমাকে জাহান্নামের দিকে দাবিত করে। এজন্য মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, এজন্য জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। একজন প্রসিদ্ধ সাহাবী উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাত, নাজাত কিসে, আমি কেমনে নাজাত পামো, নাজাতের পদ্ধতি শিখাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বললেন এই সাহাবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমসিক আলাইকা লিসানাক, ও উকবা ইবনে আমের আল জুহানি, প্রথম উপদেশ হলো তুমি তোমার জবানের লাগামটা টেনে ধরো। আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে টেনে ধরো, মানে নিজের ইচ্ছা মতো তোমার জবান থেকে যা ইচ্ছা তাই বাহির করিও না। আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে টেনে ধরো। আর ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরটাকে প্রশস্ত করে দাও। ঘর প্রশস্ত করে দাও মানে মেহমানদের জন্য খুলে দাও, মেহমান আসলে মনে কষ্ট নিও না। আমরা তো মেহমান আসলে কেমনে মেহমান বিদায় করে দেওয়া যায়, তাড়াতাড়ি যাতে মেহমান চলে যায়। প্রথম হলে মেহমান যাতে না আসে, তারপরে যদি চলে আসে মেহমান কত তাড়াতাড়ি বের করে দেওয়া যায়, বিদায় করে দেওয়া যায়, এই চেষ্টা করি আমরা, করি না? মেহমান আসলে কি বিরক্ত, সব খাই শেষ করে ফেলতেছে মেহমানে। কিন্তু মেহমানের সাথে আল্লাহ আর ফেরেশতারা আসে, মেহমানের দ্বারা বরকত হয় ঘরের মধ্যে। আমাদের অনেক মা বোনেরা মেহমান আসলে বিরক্ত হয় মেহমানের মেহমানদারি করতে, বিরক্ত বোধ করে, যে মনে হয় যে কি বিরক্ত, রান্না বান্না করতে অনেক কষ্ট হইতেছে এত মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিয়া সাকা বাইতুক, তোমার ঘরকে প্রশস্ত করে দাও, মেহমানের জন্য খুলে রাখো। ওয়াবকে আলা খাতিয়াতিক, তোমার গুনার জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্দো, বেশি বেশি কাঁদো, তাহলে নাজাত পাইবা। তাহলে নাজাতের তিনটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমসিক আলাইকা লিসানাক, জবানকে লাগাম টেনে ধরে রাখো। তাহলে প্রথমে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে মনে হয় নাকি? গীবত বুঝেন তো, গীবত মানে কি? আমাদেরকে গীবত করা যাবে না। গীবতটা কি? জিকিরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গিবাতল কোনো ভাইয়ের অনুপস্থিতিতে, কোনো ভাইয়ের অনুপস্থিতিতে ওই ভাইয়ের ব্যাপারে, ওই বোনের ব্যাপারে এমন কোনো কথা বলা যেটা তার সামনে বললে সে পছন্দ করে না, তার সামনে কথাটা বললে পছন্দ করে না, এটাকে পিছনে গিয়ে বলা, এটার নাম হলো কি? গীবত। সত্য কথাটা বলা, এটা মিথ্যা কথা না, মানে বাস্তবে এই দোষটা তার মধ্যে আছে, এইরকম সত্য কথাটা পিছনে যায় বলা, এটার নাম কি? গীবত। আমরা চা দোকানে বসলে, তারপরে বিভিন্ন জায়গায় যখন চার পাঁচজন একত্রে বসি, শুরু হয়ে যায় গীবত আর গীবত, গীবত আর গীবত। ওই গ্রামের অমুকের ছেলের কি হয়েছে, অমুকের মেয়ের কি হয়েছে, অমুকের বউয়ের কি হয়েছে, অমুকের কি হয়েছে, শুধু গীবত আর গীবত, গীবতের কারখানা। বিশেষ করে আমাদের মায়েরা, মা বোনেরা যদি চার পাঁচজন একত্রিত হইতে পারে, তাহলে কার শাশুড়ি কিরকম, কার ছেলের বউ কিরকম, কার কে কিরকম, গীবত আর গীবত, গীবত আর গীবত। খালি ফান খাইতেছেন আর গীবত করতেছেন, আর আপনাদের দেশে ফান খায় নি? যে মা বোনেরা ফান খায়, আবার জব তো খায় নাকি, যে তামাক জব্দা এগুলো খায়, এগুলা খাওয়া যাবে না, এগুলা হারাম, এগুলা কবিরা গুনাহ, এগুলা খাওয়া যাবে না। আর আপনারা কোনো সিগারেট খান নি কোনো? তাহলে তো এই এলাকার দোকানে মনে হয় সিগারেট বিক্রি হয় না, যে বিক্রি হয় না, খালি বিক্রি হবে কেন? সিগারেট খাওয়া যাবে না, এটা হারাম। আর পানের সাথে আপনার জর্দা তামাক এগুলো খাওয়া যাবে না, এগুলোও হারাম। তাহলে আপনি পান খান, কয়েকজন মা বোন মিলে গল্প করেন, কোনো অসুবিধা নাই, একজন আরেকজনকে দিনের কথা বলেন, কল্যাণের কথা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু আরেকজনের গীবত করা যাবে না। এই গীবতের কারণেই সংসারে অশান্তি তৈরি হয়, পরিবারে অশান্তি হয় গীবতের কারণে, একজনের পিছনে একজনের কথা বলার কারণে। বউয়ের পিছনে শাশুড়ি কথা বলে, শাশুড়ির পিছনে বউ কথা বলে, এটার দ্বারা পরিবারে অশান্তি তৈরি হয়। গীবত যদি বন্ধ হয়ে যায় তো অনেক ক্ষেত্রে আমাদের অনেক গুণা কিন্তু কমে যায়। এই গুণাগুলো আমাদের গ্রামে বেশি, কারণ গ্রামে অনেক ভাই আছি, অনেক বোন আছি, কাজের বেশি ব্যস্ততা নাই, কাজ একটু কম। তো এই ফাঁকে আমরা যখন ঘোরাফেরা করি, এদিক সেদিক যাই, তখন দেখা যায় যে গীবতটা বেশি হয়। কিন্তু শহরের মানুষ ব্যস্ত থাকে, কারো সাথে কারো দেখা নাই, এই ফ্ল্যাটে এই ফ্ল্যাটে কারো কোনো খবর নাই, কেউ কারোর চিনে না, এই জন্য গীবত করার বেশি সুযোগ পায় না। কিন্তু গ্রামে বসলে দোকানপাটে বিভিন্ন জায়গায় বাড়িগুলাতে আমাদের মা বোনেরা গীবতের ব্যাপক চর্চা হয়। এই গীবত করাও কবিরা গুনাহ, শোনাও কবিরা গুনাহ। তাহলে গীবত করা যাবে না, জবান দিয়ে, এই জবান দিয়ে চুগলখড়ি করা যাবে না। চুগলখড়ি বুঝেন নাই? চুগলখড়ি মানে দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিলেন, এইজনের পিছনে আরেকজনের কথা বললেন, আরেকজনের পিছনে আরেকজনেরটা লাগাই দিলেন, লাগাই দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিলেন, মারামারি লাগাই দিলেন, এটার নাম হলো কি? নামিমা। হাদিসের ভাষায় নামিমা, আমরা বলি কুটনামি। এরকম কুটনামি করে ঝগড়া লাগাই দিলেন, দুইজনের মধ্যে অশান্তি লাগাই দিলেন। বউয়ের পিছনে আপনি বউরে একরকম বললেন, শাশুড়ির একরকম বললেন, অমুকের একরকম বললেন, ছেলের একরকম বললেন, বাপের একরকম বললেন, এক একজনের পিছনে এক এক রকম লাগাই দিয়ে ঝগড়া লাগাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সহকরা জান্নাতে যাবে না। আল্লাহ পাক কাফেরদের চরিত্র বর্ণনা করেছেন যে এরা হলো মাশা ইম বিনামিম, এরা এরকম কুটনামি করে বেড়ায়, কুটনামির সাথে চলাফেরা করে। তাহলে এই কাজও জবান দিয়ে কুটনামির কথা বের করা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী এখন বর্তমানে মিথ্যা সাক্ষী পাওয়া যায় গ্রামে, সমাজে, সব জায়গায় টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। শাহাদাত জোর, তিনটা বড় বড় কবিরা গুনার মধ্যে, আকবারুল কাবায়রের মধ্যে একটা অন্যতম কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মানুষকে ঠাট্টা বিদ্রোপ করা যাবে না, এই এই জবান দিয়ে, এই কথা দিয়ে আরেকজনকে তুচ্ছ করা যাবে না, ঠাট্টা করা যাবে না। আরেকজন ভাইকে দাম দিতে হবে, মূল্য দিয়ে কথা বলতে হবে, প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ যেই যেই পেশায় আছেন তিনি তার পেশায় সম্মানিত। একজন ভাই রিক্সা চালান, তিনি রিক্সা চালক হিসাবে তার একটা সম্মান একটা মর্যাদা আছে। আপনি যদি তারে তুচ্ছ করে কথা বলেন এটা কবিরা গুনাহ। তিনি তার রিক্সা চালানোর উপরে পিএইচডি করে ফেলছেন, তিনি ওখানে ডক্টরেট অফ রিক্সা চালানো, মানে রিক্সা চালানোর উপরে ওনার ডক্টরেট, উনি ওখানে পিএইচডি। আরেকজন যিনি দিনমজুর ভাই কাজ করেন উনি ওনার কাজের উপরে পিএইচডি। এক একজন এক এক পেশার উপরে তিনি আছেন, তার পেশাটা একটা হালাল পেশা যদি হয় এটা সম্মানজনক পেশা। কিন্তু দেখা যায় আমরা মানুষকে তুচ্ছ করে কথা বলি, ঠাট্টা বিদ্রুপ করে কথা বলি, এগুলোও কবিরা গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, একটা সূরা আছে কোরআনে কারিমে, সূরা আল হুমাজা। এখানে আল্লাহ পাক বলছেন হুমাজা লুমাজা, এরা সব ধ্বংস হয়ে যাবে। হুমাজা কারা? হুমাজা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল কাউল, কথার মাধ্যমে মানুষকে ঠাট্টা করা, এরা হলো হুমাজা। আর লুমাজা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল ইশারা, ইশারা ইঙ্গিতে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, এটাও লুমাজা। এদেরকে আল্লাহ পাক বলছে এটা ধ্বংস হয়ে যাবে। তাহলে কোন অবস্থায় আল্লাহ পাক আমাকে একটা নিয়ামত দিছেন, এই জন্য আরেকজন ভাইকে এই নিয়ামতটা দেন নাই, আল্লাহ পাক আমাকে ভালো চেয়ারে বসার তৌফিক দিছে, আরেকজনের হয়তো ওই চেয়ারে বসার তৌফিক দেয় নাই, কিন্তু ওই লোক না থাকলে আমি চেয়ারে বসতে পারতাম না। ধরেন এই চেয়ারে এটা যে বানাইছে যিনি, ওই লোক ওই পেশা যদি না থাকতো আমি চেয়ার পাইতাম কই? আপনারা এই চেয়ারে আমার বসাইতেন কোন জায়গায়? তাহলে যিনি চেয়ার বানাইছেন তারও একটা মর্যাদা আছে, তারও একটা সম্মান আছে, তিনি তার পদে তিনি সম্মানিত, তাকে ঠাট্টা করা যাবে না। যিনি এই মাইকের কাজ করেন তিনিও সম্মানিত, তিনি সম্মানিত না হলে মাইক না হলে আমরা পাইতাম কই? আমরা আলোচনা করতাম কোথা থেকে? তাহলে কোনোভাবেই আপনারা সামনে শ্রোতা না থাকলে আমি বক্তা হইতাম কেমনে, কি বলেন? আপনারা একজনও নাই, আমি চোখ বন্ধ করে ওয়াজ করতে পারতাম না, আপনারা আছেন বলেই তো আমি বক্তা হয়েছি। তাহলে আপনাদেরও সম্মান আছে, আমারও সম্মান আছে, দুজনেরই সম্মান আছে। এই জন্য আদাবুল মুফতি আদাবুল মুস্তাফতি, যে যিনি মুফতি হন তারও কিছু আদব কায়দা থাকতে হয়, যারা মুস্তাফতি হয় যারা ফতোয়া চায় তাদেরও আদব কায়দা থাকতে হয়, শ্রোতারও আদব কায়দা থাকতে হয়, বক্তারও আদব কায়দা থাকতে হয়, দুই দিকে আদব কায়দা থাকা লাগে। প্রত্যেকের মর্যাদা আছে, কেউ কারো থেকে ছোট না। আমি হয়তো কোরআন হাদিস পড়ার কারণে আমার এখানে বসাইছেন, এখানে অনেকে আছেন এমন এমন কাজকর্ম জানেন যেগুলোর আমি কিছু জানি না। আপনি ওই সাবজেক্টে ডক্টর, আপনি ওই সাবজেক্টে হাল চাষ করা কেউ ডক্টর, কেউ দোকানপাট ব্যবসা বাণিজ্যে ডক্টর, কেউ বিভিন্ন মেশিন চালানো ডক্টর, কেউ গাড়ি চালানো ডক্টর, এগুলো আমি কিচ্ছু পারি না। তা তার অর্থ এই না যে আমি সব জানি, চেয়ারে বসছি বলে আমি বিশাল ব্যক্তি হয়ে গেছি, বিরাট ব্যক্তি, বিরাট সম্মানিত ব্যক্তি, কিছুই না। আল্লাহ পাক এক একজনকে এক এক সাবজেক্টে এক এক দিকে আল্লাহ পাক পারদর্শী করেন, এইভাবে আল্লাহর জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেন। সুতরাং কেউ কারো থেকে কম মর্যাদা বেশি মর্যাদা না, আল্লাহর কাছে মর্যাদা বাড়ে কিসের মাধ্যমে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই মানুষটাই সম্মানিত যার যত তাকওয়া বেশি। তিনি গরিব মানুষ হতে পারেন কিন্তু আল্লাহর কাছে সম্মান বেশি। আরেকজন কোটিপতি, তাকওয়া নাই, আল্লাহর কাছে তার কোনো দামে নাই। তাহলে মানুষকে তুচ্ছ করা যাবে না এই জবান দিয়ে। তারপরে আপনি মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, মানুষকে ওই ভালো একটা নাম তুচ্ছ করে বিভিন্ন ভাবে ডাকাডাকি করলেন, মানুষকে হেয় প্রতিপন্ন করলেন, এই জাতীয় সকল কার্যক্রম জবান থেকে করা যাবে না। আচ্ছা এবার আসুন জবানে ঢুকানো, সংক্ষেপে আমরা বলি, এতক্ষণ বললাম এগুলো কি? জবান থেকে বাহির করার সময় খেয়াল রাখতে হবে, এখন ঢুকানোর সময় খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখবেন? আল্লাহ পাক সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে ঈমানদারেরা যা কিছু খাইবা সেই খাবারটা হইতে হবে হালালান তাইয়্যিবা। খাবারটা হইতে হবে কি? হালাল এবং পবিত্র। হালাল খাবার, পবিত্র খাবার। আল্লাহ পাক দুটা শর্ত দিয়েছেন, একটা হালাল আর একটা পবিত্র। তাহলে শুধু হালাল হলেও খাওয়া যাবে না যদি পবিত্র না হয়, আবার শুধু পবিত্র হলে খাওয়া যাবে না যদি হালাল না হয়, দুইটাই লাগবে। তো দুইটা কেমনে হয়? একজন সকালবেলায় অফিসে গেছে, কিশোরগঞ্জে গেছে, কিশোরগঞ্জে গিয়ে অফিসের চেয়ারে বসছে, তার টেবিলে দুইটা ফাইল আছে, এই ফাইলগুলো সিগনেচার করার জন্য এক ফাইলে 5,000 টাকা, দুই ফাইলে 10,000 টাকা ঘুষ লইছে। ঘুষ নিয়ে কিশোরগঞ্জ থেকে সন্ধ্যার সময় বাড়িতে আসতেছে, আসার সময় বাজারে নেমে 5 কেজি গরুর গোশত কিনছে। গরুর গোশত হালাল না হারাম? আচ্ছা, গরুর গোশত কিনে বাড়িতে আনছে, বাড়িতে আনার পরে স্ত্রী পাইছে, পাই কয় আলহামদুলিল্লাহ ভালো বাজার আনছে, হালাল জিনিস আনছে। পাওয়ার পরে রান্না বান্না করছে, বিসমিল্লাহ বলছে, এরপরে ছেলে মেয়ে স্ত্রী সবাই বসে খেতে বসছে, খাবার সময় দস্তরখান বিছাইছে, সুন্নত তরিকায় বসছে, বিসমিল্লাহ বলে খাইতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, ডাইন হাত দিয়ে খাইতেছে, সব সুন্নত অনুযায়ী করতেছে, তার এই খাবার হালাল না হারাম? কেন? সে তো গরু গোশত না খাইছে, সে খারাপ জিনিস খাইছে নাকি হারাম জিনিস খাইছে? কেমনে হারাম হয়েছে? এই খাবারটা হালাল কিন্তু খাবারটা পবিত্র হয় নাই, কারণ যে টাকা দিয়ে হালাল খাবারটা কিনছে ওই টাকাটা ছিল অপবিত্র। তাহলে আপনি সুদের টাকা দিয়ে যত হালাল খান এটা হারাম, ঘুষের টাকা দিয়ে যত হারাম খান সব হারাম। আরেকজনের জায়গা জমিন দেন নাই, বোনের জমি দেন নাই, ফুফুর জমি দেন নাই, চাচার জমি দেন নাই, ভাইয়ের জমি দেন নাই, জমি দখল করে রাখে দিয়েছেন, এই জমির যত ফসল হইব এই সব ফসল আপনার জন্য হারাম। জি, তাহলে বোঝা যায় যে খাবারটা হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, এরকম খাবার খাইতে হবে। তাহলে সিগারেট কি পবিত্র খাবার না অপবিত্র খাবার? কেমনে বুঝতেন অপবিত্র? এটা এত সম্মানী সম্মানী ব্যক্তিরা খায়, এটা অপবিত্র কেমনে হয়? হ্যাঁ, এটা অপবিত্র। এই কারণে টয়লেটের ভিতরে যাই পরীক্ষা করে দেখবেন, কালকে যাই আপনাদের এলাকায় টয়লেট গুলাতে পরীক্ষা করে দেখি আসিয়েন, এটা পবিত্র না অপবিত্র? টয়লেটের ভিতরে দেখবেন সিগারেটের পিছনের অংশ গোড়া পড়ি রয়েছে, সিগারেটের শেষের পিছনে যে অংশটা টয়লেটে পড়ে রয়েছে, বাথরুমে পায়খানার মধ্যে। কিন্তু দেখবেন না কোন জায়গায় বাথরুমে পায়খানার মধ্যে কমলার খোসা পড়ে রয়েছে, আপেলের খোসা পড়ে রয়েছে, আঙ্গুরের খোসা পড়ে রয়েছে। দেখছেন কোনোদিন যে টয়লেটে বসে বসে, বাথরুমে বসে বসে কমলা খাইছে, বাথরুমে বসে বসে আপেল খাইছে, বাথরুমে বসে বসে আঙ্গুর খাইছে, বাথরুমে বসে বসে ভালো ভালো খাবার খাইছে, দেখছেন? কিন্তু ওই খাবার বাথরুমে বসেও খাইছে, তাহলে এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র খাবার। একজন মুমিনের মুখ দিয়ে অপবিত্র খাবার ভিতরে যাবে না। একজন মুমিন যা খাবে সেটা হবে কি? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক স্পষ্ট বলছেন মুমিন খাবে হাক তাইয়্যিবাত, খাবায়েস খাবার মুমিন খাইতে। এজন্য আমার ভাইরা, ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত। এজন্য মুখ দিয়ে যা ঢুকাবো, ঢুকানোর আগেও আমাকে চিন্তা করতে হবে যে এটা যে আমি খাবো এটা হালাল কিনা, পবিত্র কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জবানের হেফাজত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জবান থেকে আমরা যা বের করব তা যেন দুনিয়া আখেরাতের জন্য, মানবতার জন্য কল্যাণের হয়। যত কিছুতে অকল্যাণ এই জাতীয় কথাবার্তা বলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের এই জবানের মাধ্যমে যেন এক মুসলিম আর এক মুসলিমের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি ফাতনা ফাসাদ তৈরি না হয়, যেন আমরা একজন আরেকজনকে সম্মানের সাথে দেখি, সম্মানের সাথে কথা বলি। আল্লাহ পাক আমাদের মধ্যে মহব্বতকে আরো বাড়িয়ে দিন। আল্লাহ পাক এই সমাজের উপরে রহমত নাজিল করুন, এই সমাজের সকল ভাই বোনকে আল্লাহ পাক সালেহীন মুত্তাকিন বানিয়ে দিন, সকল ভাইদেরকে আল্লাহ পাক ভাই বোনকে নামাজি বানিয়ে দিন, সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক পর্দাশীল বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল শিরক বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দিন, তাওহীদ এবং সুন্নতের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মারকাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক অভিভাবক সকল পৃষ্ঠপোষক সকল খাদেম সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে বিশ্ববরণ্য আলেমে দীন হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ও তাআলা এই এলাকার সকল উলামায়ে কেরামদেরকে কবুল করুন, এক একজন বড় বড় দায়ী বানিয়ে দিন। আল্লাহ পাক তাদের এলেমের নূর দিয়ে এই এলাকা থেকে সকল শিরক বেদাত দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।